السلام عليكم ورحمة الله تعالى وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে জুমার সালাতের পরে দারসুল আকীদাতে বসার তৌফিক ইনায়াত করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। আজকে আমরা আলোচনা করব ঈমান কি ইনশাআল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ঈমান শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আত-তাসদিক, সত্যায়ন করা, সত্য বলে স্বীকার করে নেওয়া, এটা ঈমানের শাব্দিক অর্থ। কোরআনের সূরা ইউসুফের 17 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমা আনতা বিমুমিনিন লানা ওয়ালাউ কুন্না সাদিকিন। এটা মূলত ইউসুফ আলাইহিসসালামের ভাইয়েরা যখন ইউসুফকে কুয়ার ভিতরে নিক্ষেপ করে গিয়া নালিশ করলেন তার বাবার কাছে, ওকে বাঘে নিয়ে গেছে, তখন তারা এই কথাটাও বলেছিল, আমা আনতা বিমুমিনিন লানা ওয়ালাউ কুন্না সাদিকিন, আপনি তো আমাদের কথায় ঈমান আনবেন না যদিও আমরা সত্যবাদী। এইখানে ঈমান মানে কি? বিশ্বাস করা, এটা শাব্দিক অর্থে। ইসলামের পরিভাষায় ঈমান বলা হয় তিনটা জিনিসের সমন্বয়কে। তিনটা জিনিসের সমন্বয় হচ্ছে ঈমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে বিধান দিয়েছেন সেগুলোকে মেনে নেওয়ার জন্য মুখে স্বীকার করা, অন্তর দিয়ে বিশ্বাস করা এবং কাজের মাধ্যমে আমল করা, এই তিনটা কাজের সমন্বয়কে বলা হয় ঈমান। তাহলে ঈমান কাকে বলে? তাসদীকুন বিল জানান, ইকরারুন বিল লিসান, ওয়া আমালুন বিল আরকান। অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকার করা, আমলে বাস্তবায়ন করা। এখন যদি আমল করে অন্তরে বিশ্বাস করে না তাহলে তাকে বলা হবে মুনাফিক। কি বলা হবে? মুনাফিক। অন্তরে বিশ্বাস করে না কিন্তু আমল ঠিক মতোই করে, তাহলে এই লোকটাকে আমরা কি বলবো? কোরআন এবং হাদিসের পরিভাষায় একে বলা হয় মুনাফিক। আরেকটা লোক অন্তরে বিশ্বাস করে ঠিকই, আমল করে না কিন্তু অস্বীকার করে না, স্বীকার করে। তো সালাত ছাড়া অন্যগুলোর ক্ষেত্রে যদি আমল না করে কিন্তু সে স্বীকার করে, তো এরকম লোকদেরকে কাফের বলা যায় না, এদেরকে ফাসেক বলা হয়। সালাতের বিষয়টা ব্যতিক্রম, এটা আমরা আগে আলোচনা করেছি। সালাতের ব্যাপারে যদি কেউ ফরজকে স্বীকার করে কিন্তু নিয়মিত আমল করে না সে মুসলিম থাকে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি এক অক্ত সালাত ইচ্ছা করে বর্জন করলো সে কুফুরি করলো। এখন কুফুরি করলে কাফের হয় কিনা, এটার মধ্যে আলেমদের দুইটা বক্তব্য আছে। একটা হচ্ছে না, কুফুরি করেছে কাফের হয় নাই। আর এক দলে বলেছে না, ফাকাদ কাফারা মানে কাফের হয়ে গেছে। অবশ্য যারা বলেন যে কাফের হয় নাই, কুফুরি করলো, তারাও বলেন এরকম যদি কুফুরি করতেই থাকে, একক তো সালাত আদায় করলো না ইচ্ছে করে, একটা কুফুরি করলো, দৈনিক যদি পাঁচ অক্ত সালাত আদায় না করে কয়টা কুফুরি করলো? সপ্তাহে কয়টা? মাসে কয়টা? বছরে কয়টা? এরকম যদি কুফুরি জমা করতে থাকে, তাহলে কুফুরি জমা করতে করতে কুফুরওয়ালা হয়ে যায়। আর কুফুরওয়ালাকেই ইসলামের পরিভাষায় বলে কাফের। এটা এরকমই, একজন লোক পাঁচ টাকার মালিক, একে কেউ পরিভাষায় পয়সাওয়ালা বলে না, সমাজের পরিভাষায় পাঁচ টাকা দশ টাকার মালিককে কেউ পয়সাওয়ালা বলে না, কিন্তু সে পাঁচ টাকা দশ টাকা জমা করতে রইল। এরকম জমা করতে করতে একসময় অনেকগুলো টাকা জমা করে ফেলল, এখন তাকে লোকেরা কি বলবে? পয়সাওয়ালা বলবে। তো পয়সা জমা করতে করতে যদি পয়সাওয়ালা হয়ে যায়, কুফুরি জমা করতে করতেও কুফুরওয়ালা হয়ে যায়, আর ওই কুফুরওয়ালাকেই ইসলামের পরিভাষায় বলে কাফের। তাহলে কেউ যদি নিয়মিতভাবে সালাত আদায় না করে, সে ব্যক্তি কাফের হয়, এটা সর্বসম্মতিক্রমে। আর কাফের যখন হয়ে গেল, তার স্ত্রী যদি সালাত আদায় করে, তার সে মুসলিমা, মুসলিমার কাফের বিয়ে হয় না, বিয়ে থাকে না, মুসলিমদের কবরস্থানে এদেরকে দাফন করা যাবে না, এদের জানাজা পড়া যাবে না। আমাদের সমাজে এরকম বহু লোক আছে যারা সারা জীবন সালাত আদায় তো করেই নাই, বরং আজানের ডাকটাকে বেশ্যার ডাকের সঙ্গে তুলনা করেছে। এই লোকের নাম কি সুন্দর, শামসুর রহমান। শামস অর্থ সূর্য, শামস অর্থ কি? আর রহমান কার নাম? তাদের মা বাপ বুঝে গেল ধার্মিক ছিল, নইলে এই সুন্দর নাম রাখে নাকি? আল্লাহর সূর্য। এই লোক সারা জীবন ছিল শয়তানের সূর্য। অবশ্য শয়তানের সূর্য হয় না, শয়তানের অন্ধকার হয়, শয়তানের রাত্র, শয়তানের রাত্র। সারা জীবন সালাত তো দূরের কথা, বেশ্যাপাড়ায় ছিল। কারণ এই লোকটা বলেছে, ফজরের সালাতে যখন, ফজরের সময় যখন ভোর রাত্রে আজান শুনি, মনে হয় যেন বেশ্যা তার খরিদ্দারকে ডাকে। তো তার মুখে এই কথাটা আসলো কেন? অন্য কোনো তুলনা করতে পারতো, বলতে পারতো ছাগলে ভেবা করে, গরুতে আওয়াজ করে, এরকম না বলে সে বলল মনে হয় যেন বেশ্যাতার খরিদ্দারকে ডাকে। তার মানে সারা জীবন যাদের ওই সমস্ত ডাক শোনার অভ্যাস, তারা ওই ডাকটাই শুনে সারা জীবন। যারা বেশ্যার ডাক শুনে অভ্যস্ত, তারা আজানের ডাককেও তুলনা করে কার সাথে? তাদের মুখ দিয়ে ওইটাই বের হয়। এই লোকটা মরল, মরার পরে একদল মৌলবি খতম করতে যায় নাই, কোরআন খতম পড়াইছে সে, মানে তার সে তো মানে তার আত্মীয়স্বজন পড়াইল, জানাজাও পড়া হইল, তিন দিনা মিলাদও করলো, চল্লিশাও করলো। অথচ এই লোক এক কারণে কাফের না, এক কারণে কাফের না, এক তো সালাত সে নিয়মিত আদায় করে নাই, দ্বিতীয়ত সে ইসলামের একটা কোনো একটা ছোট জিনিসকেও যদি, দেখেন আমি বলছি যদি আমল না করে মানে, তাহলে তাকে কাফের বলা যায় না, কিন্তু যদি কোনো আমলকে তুচ্ছ তাচ্ছিল্য করে, তাহলে সে যে কোনো জিনিসকে তুচ্ছ করলে কাফের হয়ে যায়। এটা ব্যাপারে সমস্ত আলেমদের একমত। ইন্টারনেটে একজন আলেম লিখেছেন, আমি এখনো জবাবগুলো দেইনি, ইনশাআল্লাহ দিব, উনি লিখেছেন যে আমরা নাকি পাইকারি ভাবে কাফের বলি মানুষকে। আমি কি পাইকারি কাফের বললাম? আমি তো অনেক সতর্কতা অবলম্বন করেছি যে যারা মুখে স্বীকার করে অন্তরে বিশ্বাস করে, আর অন্তরে বিশ্বাস করে কিনা এটা আমরা দেখতে পাই না। আমরা মুখের স্বীকৃতিটা কি ধরে নিব অন্তরে বিশ্বাস করে যতক্ষণ পর্যন্ত তার বিপরীত কোনো কথা না পাবো। আমল যদি না করে আমরা বলি সে কাফের হয় না, কিন্তু যদি কোনো ব্যক্তি ইসলামের কোনো একটা জিনিসকে অস্বীকার করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, তাহলে এ ব্যাপারে সমস্ত আলেমরা একমত যে সে কাফের হয়ে যায়। এইটা খালি আমি একা বলছি না, আপনার একটু ভালো আলেম যারা, চাই তারা হানাফি হোক, সাফি হোক, হাম্বলি হোক, মালিকি হোক, তবে এলেম কালাম কিছুটা আছে। এখন যদি আপনার মিলাদ পড়নেওয়ালা হুজুরকে জিজ্ঞেস করেন, তো সে কি বলে তো কিছু জানেই না। যারা হাদিস পড়ায় এরকম মুহাদ্দিস বা মুফতিদেরকে আপনারা জিজ্ঞেস করবেন যে ইসলামের কোন একটা বিষয় যা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত, এরকম কোন বিষয় যদি কেউ তুচ্ছতাচ্ছিল্য করে, উপহাস করে, মজাক করে, তাহলে সে মুসলিম থাকে কি থাকে না? সমস্ত আলেমদের এবারে একমত যে ইসলামের কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত কোন বিষয়কে যদি কেউ তুচ্ছতাচ্ছিল্য করে সে মুমিন হতে পারে না। এই জন্য খেয়াল রাখতে হবে অন্তরের বিশ্বাস, মৌখিক স্বীকৃতি বা ঘোষণা, আর বাস্তবে আমল, এই তিনটা মিলে তার নাম কি? ঈমান। বাকি যদি কোনো ব্যক্তি অন্তরে বিশ্বাস করে আমলে ত্রুটি আছে, তাহলে তাকে আমরা কাফের বলি না, কি বলি? হ্যাঁ, যদি অস্বীকার করে তুচ্ছতাচ্ছিল্য করে তাহলে কি হয়ে যাবে? এই বিষয়গুলো ঈমানের তাহলে তিনটা অংশ হলো, কয়টা অংশ? তিনটা অংশ মিলে ঈমান। তাসদীকুন বিল জানান, অন্তর দিয়ে তাসদীক করা, বিশ্বাস করা। একরারুন বিল লিসান, মৌখিক ভাবে ঘোষণা করা। ওয়া আমালুন বিল আরকান, বাস্তবে বাস্তবায়ন করা। একদল লোক আছে নামাজ না পড়লে কি হবে, ঈমান আছে, ওর কি আসলে ঈমান আছে? ঈমান থাকলে তো কি করত? আল্লাহর নবীর যুগে মুনাফিকরা পর্যন্ত জামাতে নামাজ পড়ত। কারণ কি? কারণ হচ্ছে এই যে সালাতের মাধ্যমে মুমিন আর কাফের পার্থক্য হয়। এখন সালাতে না আসলে ধরা পড়ে যাবে যেটা কাফের, এই কারণে মুনাফিকরা পর্যন্ত জামাতে নামাজ পড়ত। মুনাফিকদেরকে নামাজ দিয়ে ধরা যায় নাই, ধরা পড়ছে কোথায় জানেন? বদরের যুদ্ধে মদিনার মুনাফিকরাও ছিল, কিছুদূর যাওয়ার পরে যখন দেখলো যে ওদের তো সৈন্য সংখ্যা অনেক বেশি, এই পরে আব্দুল্লাহ বিন উবাই যে মুনাফিকদের লিডার ছিল, একা না 300 লোকদেরকে নিয়েছে ফিরে আসলো, এই ধরা পড়লো মুনাফিক। তাহলে মুনাফিক পরীক্ষা করার সবচেয়ে উত্তম পন্থা হচ্ছে কি? আপনি এখনো দেখবেন ইসলামের অন্য কোন বিষয়ে কারো কোনো যত সব ঝামেলা কোন জায়গায়, এইটা নিয়েই পরীক্ষা। আল্লাহ তাআলা এটা দিয়েই পরীক্ষা করেছেন। এজন্য আমল এটা জরুরি। এই সমস্ত কথা, এটা আর একটা মজাক করা যে নামাজ না পড়লে কি হবে, ঈমান ঠিক আছে, এলোকগুলো ঈমান নেই। ঈমানের জন্য তিনটা অংশ জরুরি। আর এইরকম ভাবে যারা মানে তারাই মুমিন। মুমিন অন্তরে আস্থা সহকারে বিশ্বাস করে, খালি মুখে না, অন্তরের পূর্ণ আস্থা নিয়ে যে বিশ্বাস করে তার নাম কি? মমিন, সন্দেহ থাকলে তাকে মমিন বলা যাবে না। এটা কোরআনের সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতে বলা হয়েছে, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফী সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন। নিশ্চয়ই মমিন তো তারা যারা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপর ঈমান এনেছে, সুম্মা লাম ইয়ারতাবু, অতঃপর কোন প্রকারের দ্বিধা দ্বন্দ্ব সংশয় করে নাই, কোন সন্দেহ নাই আল্লাহর কালাম নিয়ে, রাসূলের হাদিস নিয়ে, সহিহ হাদিসগুলো নিয়ে, এরকম ভাবে আখেরাত নিয়ে, মালায়েকা নিয়ে, নবী রাসূলদের, অর্থাৎ ইসলামে যে বিষয়গুলোকে মানতে বলা হয়েছে এর কোন বিষয়ে তার কোন সংশয় নাই। এরপরে ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফী সাবিলিল্লাহ, আর আল্লাহর রাস্তায় জান এবং মাল দিয়ে যুদ্ধ করেছে, জিহাদ করেছে, এটা মাপকাঠি। দেখেন এখানে খেয়াল করেন, আল্লাহ তাআলা বললেন যে নিশ্চয় মুমিন তারা যারা আল্লাহর উপর ঈমান এনেছে, রাসূলের ঈমান এনেছে, আর কোনো সংশয় করে নাই, বাস আমলের কোনো অংশ আসে না, এখানে সালাতের কথা বলা হয় নাই, সওমের কথা বলা হয় নাই, হজের কথা বলা হয় নাই, কিন্তু জিহাদের কথা আসছে। ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফী সাবিলিল্লাহ, জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করে, বোঝা গেল এটাও একটা ঈমানের পরীক্ষা। আল্লাহ তাআলা বলছেন উলাইকা হুমুস সাদিকুন, এরাই হলো সত্যবাদী, ঈমানের পরীক্ষায় এরাই সত্যবাদী। এখানে আপনারা আরো একটা কথা মনে রাখবেন, কোরআনের একটা আয়াত আছে কুনু মাআস সাদিকিন, কুনু মাআস সাদিকিন, তোমরা সাদিকিনদের সঙ্গী হও, সত্যবাদীদের সঙ্গী হও। এইটা দিয়ে দেশের পীর সাহেবরা মুরিদদেরকে বোঝায়, এই তো সঙ্গী হইতে বলছে, পীর মুরিদ হইতে বলছে। আরে বাবাজি, এখানে সাদিকুন মানে যে পীর তা বাইরে কই, সাদেকুনের ব্যাখ্যা আল্লাহ নিজে দিয়েছেন এই আয়াতে সূরা হুজুরাতের 15 নম্বর, আল্লাহ বললেন যে এরাই সাদেকুন। তাহলে এখন আপনি ওই আয়াতটি মেলানের সাথে আল্লাহ বলে এরা হলো সাদেকুন, এখন বলে কোন মাস সাদেকিন, সাদেকিন তো সঙ্গী হয়, সেই সাদেকুন কারা, এরা না পিসাবেরা? পিসাবেরা যে আয়াতগুলো ব্যবহার করে, মানুষ তো আর কোরআন খুলে দেখে না। আর এদেশের মানুষ খুব সহজেই আনুগত্য করে, আর এটা তো আমি গত জুমে আলোচনা করেছিলাম জুমার পরে লেকচারে, যে মানুষের স্বভাব হচ্ছে গোলামি করা, আনুগত্য করা, দাসত্ব করা, এ কারণেই আল্লাহ তাকে সৃষ্টি করেছেন, ওই মেজাজ দিয়ে সৃষ্টি করেছেন, সে গোলামি করবে। এখন সৃষ্টি করা হয়েছে আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর গোলামি যদি না করে, যার গোলামির জন্য সৃষ্টি করা হয়েছে তার গোলামি যদি না করে তাহলে কি করবে, আরেকজনের গোলামি করবে, সে পীরের গোলামি করুক, ধর্মীয় লাইনে পীরের গোলামি, আর রাজনীতির লাইনে নেতা নেত্রীর গোলামি। আপনারা দেখেন না যে নেতা নেত্রীদের গোলামি করতে গিয়ে এরা কি করে, এরা যা বলবে তাই করবে। যদি বলে যে সারা রাত্র তুমি পানিতে ভিজতে থাকো, তোমাকে মন্ত্রিত্বের একটা দেওয়া হবে, কোটা দেওয়া হবে, মন্ত্রী বানানো হবে, কি করবে, এগুলো করবে এরা। এভাবে দাসত্ব মানুষের স্বভাব, দাসত্ব মানুষ করবে, হয়তো আল্লাহর করবে আর নইলে আল্লাহর গোলামদের গোলামি করবে। তো এখন আমরা কার গোলামি করব, আল্লাহর গোলামি করব নাকি মানুষের গোলামি করব? এই রকম ভাবে যারা আল্লাহর দাসত্ব করে, কোন সংশয় রাখে না, তারা হচ্ছে সত্যবাদী। এই সত্যবাদীদের সঙ্গী হওয়ার জন্য আল্লাহ তাআলা বলেছেন। এজন্য ঈমান, মুমিনদের অন্তরের বিশ্বাসটা হলো কি? ঈমান। আর বাহ্যিক আমল হচ্ছে কি? ইসলাম। বাহ্যিক আমলটা কি? ইসলাম। ঈমানের, ঈমানের যে বিষয়টা আছে এটা হলো অন্তরে বিশ্বাস সহকারে আমল করা, আর ইসলাম হলো আমল করব ঈমানের সাথে। এই জন্য ইসলাম আর ঈমানকে আলাদা করা যায় না। হাদিসে জিব্রাইলে আলাদা প্রশ্ন এসেছে কি জন্য? বুঝাবার জন্য। নতুবা ঈমান থাকলে কি দেখতে হবে? ইসলাম থাকতে হবে। ইসলাম থাকলে ঈমান থাকতে হবে। ইসলামের পরিভাষায় যে ইসলাম, ইসলামের পরিভাষায় অর্থাৎ কোরআন হাদিসের পরিভাষায় যে ইসলাম, সেই ইসলাম হইতে কি লাগবে? ঈমান লাগবে। আর ঈমান হইতে কি লাগবে? ইসলাম। শাব্দিক অর্থে, শাব্দিক অর্থে ঈমান বলা হয় বিশ্বাস, অন্তরে বিশ্বাসকে, আর ইসলাম বলা হয় বাহ্যিক আমলকে। কিন্তু ইসলামের পরিভাষায় শাব্দিক অর্থ না, গ্রহণযোগ্য কোনটা? পারিভাষিক অর্থ। আর পারিভাষিক অর্থে ইসলামের জন্য ঈমান জরুরি, ঈমানের জন্য ইসলাম জরুরি। এ কারণে কোরআনের সূরা বাকারার 138 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, সিবগাতাল্লাহি ওমান আহসানু মিনাল্লাহি সিবগা। আল্লাহর রঙে রঙিন হতে বলা হয়েছে। কার রঙে? এখন আবার একদল আছে হলুদ পোশাক পরে, দেখবেন এরা আল্লাহর রঙে রঙিন হতে বলেছে, এই জন্য হলুদ পোশাক পরে। আল্লাহর রঙ এটা, কত বড় জাহেল! এরা লুঙ্গি পরে হলুদ, গায়ে জামা পরে হলুদ, আর মাথায় টুপি দেয় তালের, তাল গাছের যে কি আছে ওই যে আঁশগুলো আছে, ওই আঁশ দিয়ে তারপরে টুপি পরে মাথায় দেয়। ফরিদপুরে কোনো জায়গায় পীর আছে, ওই পীরে যত মুরিদ সবাই এই কারবার করে। এদের সাথে আমাদের একবার বাহাত হয়েছিল বরিশালে, তো সেখানে সরকার প্রশাসনের লোকজন ছিল, তো তখন তো আমি আরো ইয়ং ছিলাম, কথার স্পিড আরো বড় ছিল। প্রশাসন দেখলে অবস্থা তো খারাপ। এই এখন যদি এই হলুদ পোশাকওয়ালারা বাইরে বেড়ায় তাহলে একটাও বেরোতে পারবে না, বের হওয়ার সাথে সাথে পিঁপড়ার মতো মেরে ফেলবে। হাজার হাজার লোক ছিল, শেষ পর্যন্ত প্রশাসন করলো কি, এদেরকে পুলিশের গাড়িতে করে একেবারে জালোকাঠি দিয়ে পৌঁছে দিয়ে আসতো, যে এলাকার কোথাও ঢুকবি না। এরা দলিল দিয়ে এই আয়াত দিয়ে, সিবগত আল্লাহ দিয়ে, আমি যে হলুদ পোশাক পাইলে হলুদ এটা আল্লাহর রং, কোরআনে আছে, দলিল পেশ করলো সূরা বাকারার 138 নম্বর আয়াতে। আমি তো হলুদ আল্লাহর রং যে হলুদটা পাইলে কই, ঠিক আছে আল্লাহর রঙের রঙ বলছে, আল্লাহ তো হলুদটা পাইছে কই, এখন তো বলতে পারে না। আমরা তো কিতাব নিয়ে গেছি, কিতাব পড় তাফসীর কিতাব সব, কোন কিতাবে আছে আল্লাহর রং হলুদ? এরপরে হলুদ রঙের বিরুদ্ধে হাদিস আছে, ওই হাদিসগুলো দেখাইলাম। হাদিস দেখানোর পরে যখন বক্তব্যের গতি বাড়তেছিল, তখন ওদের ভয় দেখলাম যে কাফা শুরু হয়ে গেছে, যে এরপরে বাস শুরু হইবে। প্রশাসনও বুঝলো যে এখন এদেরকে এখানে নিরাপদ না রাখাটা, শেষ পর্যন্ত তাদেরকে ওদিকে ছেড়ে দেওয়া আসলো। এই যে হলুদ পোশাকওয়ালারা এই আয়াতের অপব্যাখ্যা করছে এরা, এইখানে বিষয়টা এরকম না। সিবগাত আল্লাহ মানে আল্লাহর রঙে রঙিন হওয়ার, সেই রং হলুদ, বিষয়টা এরকম না। এখানে বোঝানো হয়েছে অন্তরের বিশ্বাস আর বাহ্যিক আমল। অন্তরের বিশ্বাস তাওহীদ ভিত্তিক বিশ্বাস থাকবে, আমল হবে রাসূলের সুন্নাহ ভিত্তিক, এটাই হচ্ছে আল্লাহর রঙে রঙিন হওয়া। মুমিনদের ভিতরের অবকাঠামো হবে তাওহীদ ভিত্তিক, আর বাহিরের অবকাঠামো হবে সুন্নাহ ভিত্তিক। ভিতরে তাওহীদ থাকবে শিরিক মুক্ত, বাহিরে সুন্নাহ থাকবে বেদাত মুক্ত। কি বললাম? ভিতরে থাকবে কি? তাওহীদ, শিরিক মুক্ত, আর বাহিরে থাকবে কি সুন্নাহ বেদাত মুক্ত। আমল হবে বেদাত মুক্ত, আকীদা হবে শিরিক মুক্ত। আরো ক্লিয়ার করা হলো, ঈমান হবে শিরিক মুক্ত, আমল হবে বেদাত মুক্ত। এইটার নাম হচ্ছে সিবগাত আল্লাহ। এর নাম কি? সিবগাত আল্লাহ, আল্লাহর রং। আল্লাহর রঙে রঙিনতে বলা হয়েছে সূরা বাকারার 138 নম্বর এটা। এখন যদি কোনো ব্যক্তি আল্লাহর নবীর আদর্শ তার পছন্দ হয় না, তাহলে সে আল্লাহর রঙে রঙিন হয় নাই। এই জন্য সকল ক্ষেত্রে আল্লাহর নবীর যে সুন্নাগুলো আছে এগুলো বাস্তবায়ন করা, সর্বক্ষেত্রে সুন্নার বাস্তবায়ন করা। আপনি দেখবেন যে কিছু আছে যেখানে ধরা পড়ে, সুন্নার উপর আমল না করলে ক্ষতি হয়। গাড়ির থেকে যখন মানুষ নামে তখন হেল্পাররা কি বলে? বাম পা দিয়ে নামেন। কারণ কি? ওকে সুন্নার জন্য বলে যে আল্লাহর নবী সুন্না শিখে দিচ্ছে না, ও শিখাচ্ছে কি জন্য? যদি এখানে ডান পা দিয়ে কেউ নামে তার চাকার তলে চলে যাবে, সে ক্ষতিগ্রস্ত হবে। এটা একটা বাস্তব আমাদের সামনে প্রমাণ যে সুন্নার উল্টা করলে কি হবে? অ্যাক্সিডেন্ট করবে, দুর্ঘটনা পড়ে যাবে, ক্ষতিগ্রস্ত হবে। তো এইখানে যেরকম ভাবে সুন্নার খেলাফ করলে, কারণ আল্লাহ নবীর যুগে তো বাচ্চা ছিল না, এগুলো ছিল নাকি? আল্লাহ নবীর যুগে ছিল বাহন, ছিল উট আর কি, গোরা গাধা, এগুলো ছিল বাহন। এইগুলোতে বাম পা দিয়ে নামতে হবে, ডান পা দিয়ে নামলে দুর্ঘটনা ঘটবে, এরকম কোনো ছিল না। তারপরেও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কি, যে যে কোনো জায়গায় ঢুকতে ডান পা, তাইয়াম্মুন, সব ক্ষেত্রে ডান ব্যবহার করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বক্ষেত্রে ডান ব্যবহার করতেন, হাত্তা তানাউল আত-তারাজ্জুল, জুতা পায়ে দেওয়ার ক্ষেত্রেও, মাথা আচড়ানোর ক্ষেত্রেও ডান দিকে আগে আচড়াতেন, তারপরে বাম দিকে আচড়াতেন। হাদিসে বলা আছে, হাত্তা ফি তানাউলিহি ওয়া তারাজ্জুলিহি, এমন কি চুল আচড়ানোর ক্ষেত্রেও, আর কোন ক্ষেত্রে? জুতা পরিধান করার ক্ষেত্রেও। এটা যদি কিছুদিন আপনি আমল করেন, দেখবেন আমলে চলে আসবে। এমনে পায়ে এখন শীতের কালে মোজা পরবেন, আন্দাজে ঢুকে এলে বামটাই ঢুকবে, আগে বামটা আগে ঢুকে যাবে, কারণ শয়তান এখানে এই কাজগুলো করায়। আপনি যদি দেখেন যে না বামটা আগে ঢুকে গেছে, একেবারে খুলে ফেলান, সময় যা যাক, তারপরে ডানটা আগে পড়েন, তারপরে বামেরটা পড়েন, দেখবেন যে শয়তান এখানে পরাজিত হবে, আপনার কাছে আর আসবেই না। কয়েকদিন এরকম করলে পরে আমলে আসে যাবে, আর বাম পায়ের মোজা আগে ঢুকবে না। জুতা পরিধান করার সময় সুন্না কি? ডান পা আগে পরিধান করা। আন্দাজে পড়লে দেখবেন বাম পাটাই চলে যায় বেশি। এই যে সমাজের যে সাধারণ মানুষগুলো, এ দেখবেন যে বাম হাতে চাপান করছে, ডান হাত খালি, অথবা ডান হাতে শয়তানের মশাল আছে। শয়তানের মশাল জানেন তো? সিগারেট খায়, এগুলো শয়তানের মশাল। তো এটা জ্বালিয়ে আছে, তারপরও সে ডান হাতে খাবে না, কারণ শয়তান এটা পছন্দ করে। শয়তান, একটা হাদিস আছে, শয়তান ডান হাতে খায়, এই বাম হাতে খায়। শয়তান খায় কোন হাতে? তাহলে বাম হাতে যদি খায়, শয়তানের সাথে মিল হলো, শয়তান এটাই চায়। এমনি ভাবে প্রত্যেকটা কাজে আল্লাহর নবীর সুন্নাহ যেখানে যেরকম আছে ওটা ওরকম আমল করা। সালাত আদায়ের ক্ষেত্রে রাসূলের যে সুন্নাহ আছে সেটা আদায় করা, সওমের ক্ষেত্রে, হজের ক্ষেত্রে, যাকাতের ক্ষেত্রে, সব ক্ষেত্রে আমল যতগুলো আছে সকল ক্ষেত্রে আল্লাহর নবীর সুন্নাহ মোতাবেক আমল করা হচ্ছে সিবগাত আল্লাহ, আল্লাহর রঙে রঙিন হওয়া। এরপরে আমরা ঈমানের বিষয়টা জানলাম, শাব্দিক অর্থ ইমানের শাব্দিক অর্থ কি বললাম? বিশ্বাস করা, সত্যায়ন করা, স্বীকৃতি দেওয়া। আর ইসলামের পরিভাষা ইমান বলে কাকে? আল্লাহর পক্ষ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে শরিয়া দান করা হয়েছে, ওহী নাজিল করা হয়েছে, এর সব কিছুকে অন্তর দিয়ে মেনে নেওয়া, মুখে স্বীকার করা, আমলে বাস্তবায়ন করা, এটার নাম কি? ইমান। এবারে আমরা আসব ইমান বাড়ে কমে কিনা, ইমান বাড়ে কমে কিনা। এক্ষেত্রে মনে রাখতে হবে কোরআনের স্পষ্ট আয়াত আছে। আমাদের সমাজে যদি কোনো প্রচলিত আলেমকে জিজ্ঞেস করেন, সে বলে না না ইমান বাড়ে কমে না, ইমান বাড়েও না কমেও না, এটা মুরজিয়াদের আকীদা। কাদের আকীদা? মুরজিয়া নামে একটা ফেরকা আছে, এদের আকীদা হচ্ছে, বিশ্বাস হচ্ছে ইমান বাড়েও না কমেও না। ওরা বলে আমাদের ইমান যেরকম, জিব্রাইল মিকাইলের ইমানও একই রকম, অর্থাৎ ইমানে কোনো বাড়া কমা নাই। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই কিতাবুল ইমানের শুরুতে দেখবেন এটাকে প্রতিবাদ করেছেন। উনি বলেছেন ওয়ালা ইয়াকুলু আহাদুন, কেউ যেন এ কথা না বলে ইমানে কাইমানে জিব্রাইল ও মিকাইল, আমার ইমানটা জিব্রাইল মিকাইলের ইমানের মতো, এই কথা যেন কেউ না বলে। কে বলেছেন এটা? ইমাম বুখারী কিতাবুল ইমানের শুরু দেখবেন। কেন বললেন? ওই সময় এরকম লোক ছিল, বর্তমানেও আছে। আপনি আমাদের সমাজের 99% ইমামদেরকে পাবেন, যদি প্রশ্ন করেন ইমান বাড়ে কমে কি না, বলে না ইমান বাড়ে কমে না, ইমান বাড়েও না কমেও না। এই মুরজিয়াদের আকীদা নিয়ে বসে আছে। আসুন আমরা এখন কিতাবুল আকায়েদের 110 পৃষ্ঠায় এই বিষয়টা আছে, প্রশ্ন দেওয়া হয় ইমান কি বাড়ে কমে। হ্যাঁ, ইমান কমে বাড়ে। দলিল কোরআনের আয়াত সূরা আনফালের 8 নম্বর সূরার 2-4 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। নিশ্চয়ই মুমিন তো তারা, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন তাদের কাছে আল্লাহর আলোচনা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তখন তাদের অন্তর ভীত হয়ে যায়। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতু, আর যখন তাদের সামনে আল্লাহর আয়াত তেলাওয়াত করা হয়, যাদাতুহুম ঈমানা, তাদের ঈমান বেড়ে যায়। কি হয়ে যায়? ঈমান বাড়ে। এখানে পরিষ্কার যাদা, জিয়াদা, জিয়াদা মানে কি? বৃদ্ধি পাওয়া, ঈমান বাড়ে। এমনি ভাবে কোরআনের আরেকটা আয়াত সূরা তাওবার 124-125 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন ওয়াইযা মা উনজিলাত সূরাতুন ফামিনহুম মান ইয়াকুলু আইয়ুকুম যাদাতহু হাযিহি ঈমানা। মুনাফিকদের প্রসঙ্গে আলোচনা হয়েছে, আল্লাহ বলছেন ওয়াইযা মা উনজিলাত সূরাতুন, যখনই কোন সূরা, কোরআনের কোন সূরা অবতীর্ণ হয়, ফামিনহুম মান ইয়াকুলু, ওদের মধ্যে কিছু লোক তুমি পাইবা যারা বলে আইয়ুকুম যাদাতহু হাযিহি ঈমানা, এই আয়াত কার ঈমান বৃদ্ধি করেছে। মজাক করে এই যে আয়াত নাযিল হয়েছে, কার ঈমান বৃদ্ধি পাইল? আল্লাহ তাআলা বলছেন ফাআম্মাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা মুমিন, ফাযাদাতহুম ঈমানা, তাদের ঈমান বৃদ্ধি পায়, ওয়ালা অহুম ইয়াতাবশিরুন, এবং তারা খুশি হয়, তাহলে ইমান বৃদ্ধি পায়। অপরদিকে যারা মুনাফিক, ওয়াম্মাল্লাযীনা ফি কুলুবিহিম মারাদুন, পক্ষান্তরে যাদের অন্তরে রোগ আছে, রোগ, মুনাফিকের রোগ আছে। আল্লাহ তাআলা বলছেন ফাযাদাতুহুম রিজসান ইলা রিজসিহিম, তাদের যে নাপাক ইমান ওর সাথে আরো নাপাক বৃদ্ধি হয়। অমাতু ওহুম কাফিরুন, তারা কাফের অবস্থায় মৃত্যুবরণ করে। এটা সূরা তাওবার 124-25 নম্বর আয়াত। এখানে দেখা গেল যে মুমিনদের ইমান বাড়ে। এমনি ভাবে কোরআনের আরেক আয়াত সূরা আল ইমরানের 173 নম্বর আয়াত, মক্কার কাফেররা উহুদের যুদ্ধে ওদের বিজয়ের পরে বলল আমরা তোমাদের সঙ্গে আগামী বছর বদরে যুদ্ধ করব, বদরে আমাদেরকে পরাজিত করেছিল, আবার যুদ্ধ হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তুতি নিলেন, কিন্তু ওরা নিজেদের কোনো প্রস্তুতি নেয় নাই, ভয় পেয়ে গেছে ওরা। ওরা নিজেরা ভয় পেয়ে গেছে, এখন যদি বলে, এখন যদি বলে যে আমরা ভয় পেয়ে গেছি তো মুশকিল। তারা মদিনায় খবর ছড়াই দিল মুনাফিকদের মাধ্যমে, এই একটাখানে আছে আল্লাযীনা ক্বালা লাহুমুন নাস ইন্নান নাস ক্বাদ জামাউ লাকুম ফাখশাউহুম ফাযাদাহুম ঈমানা ওয়াক্বালু হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল। আল্লাযীনা ক্বালা লাহুমুন নাস, আল্লাহ বলছেন সাহাবীদেরকে যাদের সামনে লোকেরা বলে, লোক মানে মুনাফিকরা, মুনাফিকরা সাহাবীদের সামনে বলল ইন্নান নাস ক্বাদ জামাউ লাকুম, তোমাদের বিরুদ্ধে বিশাল সেনা সমাবেশ ঘটানো হয়েছে, মক্কায় বিশাল প্রস্তুতি, ফাখশাউহুম ওদেরকে ভয় করো, যাইও না ওখানে। সাহাবীদের মধ্যে এই খবর ছড়াই দিল, আল্লাহ কি বলছেন, তারা ভয় পেয়ে গেছে। খেয়াল রাখবেন, মুমিনরা ভয় পায় না, কারণ মুমিনরা মরলেও মরে কার জন্য, আর বাঁচলেও কার জন্য। সাহাবীরা দেখলো যে শহীদ হওয়ার সুযোগ তাহলে, আর খুশি হলেন। ফাযাদাতুহুম ঈমানা, তাদের ঈমান আরো বৃদ্ধি পেল। সুবহানাল্লাহ, ঈমান কি হলো? বদরের যুদ্ধের ফজিলত তারা জানতো, যারা বদরে অংশগ্রহণ করতে পারছিল না প্রথমবারে তারা বলে এইবার তো সুযোগ। ওরা বিশাল সমাবেশ করেছে, আমাদের সুযোগ, আমরা যুদ্ধ করে শহীদ হয়ে যাবো। ফাযাদাতুহুম ঈমানান, ঈমান তাদের বৃদ্ধি পেল। ওয়াকালু হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল, এবং তারা বলল আমাদের জন্য আল্লাহই যথেষ্ট এবং তিনি উত্তম কর্মবিধায়ক, আল্লাহই যথেষ্ট। ঈমান বৃদ্ধি পেল। ঈমান বাড়ে কমে কিনা? বাড়ে। সবগুলো কোরআনায়াত। এমনি ভাবে সূরায়ে মুদাসসির 74 নম্বর সূরার 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়াইয়াজদাদাল্লাযীনা আমানু ঈমানা, যারা মুমিন তাদের ঈমানের সঙ্গে আরো ঈমান বৃদ্ধি পায়। এরকম সূরা আল ফাতাহ 48 নম্বর সূরার 4 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন والذي أنزل السكينة في قلوب المؤمنين ليزدادوا إيمانا مع إيمانهم ليزدادوا إيمانا مع إيمانهم। আল্লাহ তাআলা বলছেন তিনি আল্লাহ যিনি মুমিনদের অন্তরে প্রশান্তি নাযিল করেছিলেন যেন তাদের ঈমানের সাথে ঈমান বৃদ্ধি পায়, ঈমান বৃদ্ধি পায়। এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের সম্পর্কে বলেছেন যে ওদের রোগ বৃদ্ধি পায়। সূরা বাকারা 10 নম্বর আয়াত আল্লাহ বলছেন ফি কুলুবিহিম মারাদুন, ওদের অন্তরের মধ্যে রোগ আছে, রোগ, মুনাফিকের রোগ আছে। ফাযাদাহুম হুমুল্লাহু মারাদা, আল্লাহ তাআলা ওদের রোগ আরো বৃদ্ধি করে দিয়েছেন। ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন, তারা যে মিথ্যা আল্লাহর কালামকে রাসূলকে মিথ্যাবাদী বলে তারা বিশ্বাস করেছে, এ কারণে আল্লাহ তাদের আযাব আরো বৃদ্ধি করে দিয়েছেন। এখানে বলা আছে ওদের রোগ বৃদ্ধি করে দিয়েছেন। তাহলে ঈমান যেরকম বাড়ে এরকম মুনাফিকিও কি হয়? মুনাফিকি যত বাড়বে ইমান তত কমবে, ইমান বাড়ে এবং কমে। তো আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ আকীদার একটা বিষয় আলোচনা করলাম, ইমান বাড়ে কমে কিনা। কি জানা গেল কোরআন থেকে? ইমান বাড়েও কমেও। এজন্য অনেকে তাবিল করে এটাকে, ইমান বাড়ে মানে ইমানের আলো বাড়ে, ইমান কমে মানে ইমানের আলো কমে যায়। এগুলো আছে, এখন এগুলো ব্যাখ্যা, কিন্তু মৌলিকভাবে কি হয়, ইমান বাড়ে আর কমে। সুতরাং সবাইয়ের ইমান এক না, আবু বকর ওমরের ইমান আর আমাদের ইমান কি না, এক না। হ্যাঁ, ইমানদার এই কথাই এক হইতে পারে, ইমানদার, কিন্তু ইমানের শক্তি, ইমানের পাওয়ার সব কি না। এই জন্য ইমান বাড়ে কমে বলা হলো, অর্থাৎ ইমানের কি আছে, যে মৌলিক যে বিষয়গুলো আছে ওইগুলো বাড়ে কমে বিধায় ইমানও বাড়ে কমে। বিষয়টা ক্লিয়ার হলো? ইমানের একটা অংশ হচ্ছে আমল, আমল বাড়ে কমে বিধায় ইমানও বাড়ে কমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়টিকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। যে কার প্রশ্ন আছে, কার কাটা হাত উঠাই, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 জন হয়ে গেল। আচ্ছা, এই 13 জন ছাড়া আপনারা আজকে আর কেউ প্রশ্ন করবেন না, চেষ্টা করবো এই কজনকে পূর্ণ করার জন্য। আজ যদি এলোমেলো হয়ে যায় তাহলে এই কজন পূর্ণ হবে না। তো এরপর আসর সালাত পড়বো এখানে, এরপর ইনশাআল্লাহ দেবো। জি বলেন তাড়াতাড়ি। হাদিসে বলা আছে যে ইসাবাতানি মিন উম্মতি আহরাযাহুমুল্লাহু মিনান নার, আল্লাহ তাআলা আমার উম্মতের দুইটা দলকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবেন। ইসাবাতুন তাগজুল হিন্দ ওয়া ইসাবাতুন তাগজু মা ঈসা ইবনে মারইয়াম। একটা দল হচ্ছে যারা হিন্দুস্তানে যুদ্ধ করবে, আর একটা দল হচ্ছে ঈসা ইবনে মারইয়ামের সঙ্গে যারা সহকারী হয়ে যুদ্ধ করবে, ঈসার সাথে, ঈসা আলাইহিস সালামের সাথে। সুতরাং এতটুকু হাদিসে বলা আছে, ঈসা আলাইহিস সালামের সঙ্গে যারা যুদ্ধ করবে এটা একটা আলাদা মর্যাদা, আর একদল ইন্ডিয়াতে যুদ্ধ করবে আলাদা মর্যাদা, দুইটা গ্রুপ। সুতরাং এটা ইমাম মাহদী আসার পরে হবে এরকম কোন কথা নাই, বরং এটা একদল লোকেরা মানুষকে ধোকা দিচ্ছে, যারা জেহাদ থেকে মানুষকে সরাই দেয় তারা বলে কি ইমাম মাহদী আসার তারপর জেহাদ করবো। আর এক দল আবার আর একটা আছে সুবিধা নেওয়ার জন্য, এরা বলে যে ইমাম মাহদীর নেতৃত্ব হবে, তখন ইমাম মাহদী তো লাগবে, ওনারা নিজেরাই মাহদী হয়ে যান। ইমাম মাহদী বাংলাদেশে বহুত আছে এখন, এই মোহাম্মদপুরে এক ইমাম মাহদী আছে, শিবচরে তার অনেক অনুসারী আছে, শিবচর আছে না মাদারীপুর, এই শিবচরে ইমাম মাহাদির অনেক কি আছে, মানে এই ভুয়া মাহাদি অনেক গ্রুপ আছে এদের। আমি বুঝি না আমাদের লেকচার শোনার পরেও কেমনে গিয়ে ওই ইমাম মাহাদির অনুসারী হয়, আছে কিছু লোক আছে আমাদের হাতেমবাগে আসতো পরে গিয়ে ইমাম মাহাদি পেয়ে গেছে, ইমাম মাহাদি পেয়ে গেছে, ইমাম মাহাদির হাতে বায়াত দিয়ে বাঁচিয়ে গেছে। খুচরাতে কত দল আছে, আল্লাহ আপনাদের হেফাজত করুক যেন, কারণ শয়তান বসে নাই। এই যে আপনারা যারা তাওহীদ বুঝেন এদেরকে ধোকা দেয় কেমনে, সে খুব সুন্দরভাবে দেখো, আমাদের ঐক্যবদ্ধ হওয়া দরকার, আলজাম হওয়া দরকার, কোথায় যাবো? তো একজন এসে কি করে, একজন পাঠাই যায়, শয়তানই পাঠায়, এই ওনার কি আছে, উনি খুব ভালো মানুষ, ওনার একটা জামা আছে ওখানে বায়াত দাও গিয়ে দিল, ঢুকে আপনাকে এক জায়গায় এরকম ঢুকে ইমাম মাহদি হয়ে গেছে। এজন্য এগুলো ভুয়া কথা, হাদিসে যেটা যেরকম আছে ওটা আমরা বিশ্বাস করবো করবো, হাদিসটা সেই হাদিস, এটা আমার ওই দিনকে আমি শরীফ বইতেও আছে, রেফারেন্স সহ দেওয়া আছে, হিন্দুস্তানে যুদ্ধ হবে তার হাদিসগুলো দেওয়া আছে ওখানে, এতটুকু আমরা বুঝি। এমনকি হাদিস থেকে এটাও বোঝা যায় যে এই হিন্দুদের সাথে যুদ্ধে বলতে খালি ইন্ডিয়া না, চায়নারাও থাকবে ইন্ডিয়ার পক্ষে, কারণ

আপনার অনেক লোক আসতো, এই লোকগুলোকে সব ফিরে ফেলছে। কি জন্য? জসীমউদ্দিন রহমানই কাফের হয়ে গেছে, বেদাত করে এরকম ভাবে। কারণ রফল এজান না করে তখন আমি হাতেম ভাগে রফল এজান করতাম না, এরকম আমিন জোরে না বললে কাফের। আমি ওই লোকগুলোর কথা বলেছি যে এই লোকগুলো কতগুলো আছে যারা কি খাওয়ারে, যেগুলো কি রফল এজান না করলে কাফের কেমনে কাফের বানায় কেমনে, খেয়াল করেন সিস্টেমটা কি, মেশিনটা কেমন। আর রাফুল ইয়াদাইন হাদিসে আছে, আমি বলি সহি হাদিস আছে, আমরা করিও। সুতরাং যে রাফুল ইয়াদাইন করে না সে হাদিসকে অস্বীকার করে, আর সহি হাদিসকে অস্বীকার করে সে কাফের, অতএব সে কাফের। দেখেন যে অবস্থা লাগে এখানে যে বিষয়টা, যারা রাফুল ইয়াদাইন করে না তারা কি হাদিসকে অস্বীকার করে করে না, না অন্য কিছু আছে, অন্য ব্যাপার আছে। রাফল ইয়াদাইন করে না যারা, তারা এই হাদিসগুলোকে মানে, হাদিসগুলো সহি। আমি তো হানাফি মাযহাবের কিতাব পড়াইছি আগে এবং সর্বোচ্চ প্রতিষ্ঠানগুলো পড়ছি, পড়াইছি। হানাফিদের একেবারে গোড়া হচ্ছে কোথায়? দেওবন্দ। দেওবন্দীদের সম্পর্কে আমার চেয়ে বেশি ওনারা জানে। দেওবন্দীরা রাফল ইয়াদাইন করে না কেন? তারা দলিল পেশ করে, মুসলিম শরীফের একটা হাদিস আছে আব্দুল্লাহ বিন মাসউদ থেকে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা লাকুম রাফিই আইদিকুম কাআন্নাহা আযনাবু খাইলিন শুমসিন, তোমাদের কি হলো, তোমরা ঘোড়ার লেজের মতো তোমাদের হাতগুলো উঠাচ্ছ, এরপরে কেউ হাত উঠায় না। ওনারা এই হাদিসটাকে ধরলেন, এই হাদিসটাকে মনে করলেন রাফল ইয়াদাইন করা নিষেধ করার জন্য, এই হাদিসের কারণে তারা রাফল ইয়াদাইন করে না। বিষয় ক্লিয়ার? তারা যে করে না তারাও কিন্তু কি কারণে, তারাও তো বলবে যে তুমি এই হাদিসকে মানো না, তুমি কাফের হয়ে গেছো। বিষয়টা হচ্ছে হ্যাঁ, ওনাদের এই ব্যাখ্যাটা ভুল। এটা কি, আমি হানাফিদের সাপোর্ট করছি না, কিন্তু এটা ফেকি বিষয়টা কেমনে হয় এটা বোঝা দরকার। আন্দাজে কোনো লোককে কাফের বলা ঠিক না। এই হাদিসটা পরবর্তী আরেকটা হাদিস আসছে, সেখানে বিষয়টা হচ্ছে সালাম দিত নামাজের মধ্যে, কোথায়? আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস আছে যে সালাতের মধ্যে সালাম দেওয়া হতো আর তারা হাতুড়ে উত্তর দিতেন, পরবর্তীতে এটা বন্ধ হয়ে যায়। তো ওইটা হয়তো এখানে বলা হয়েছে। তো যাই হোক, ওনারা একটা হাদিসের ভুল ব্যাখ্যা হোক বা ওনাদের কাছে এটা সহি, একটা হাদিসের কারণে তারা কি করতেছে, রফল ইয়াদাইন করে না। তাহলে আপনি যেরকম একটা হাদিস বা আমল করতে গিয়ে রফল ইয়াদাইন করেন, তারাও আর একটা হাদিস উপরে আমল করতে গিয়ে তারা রফল ইয়াদাইন করে না। বিষয়টা ভুল বোঝাবুঝি, বিষয়টা কি ভুল বোঝাবুঝি। এখন বিষয়টা হলো এই বিষয় নিয়ে তাকফির করা যায় কিনা। এই যে তেহাদি মাসআলার ক্ষেত্রে কাউকে কাফের বলা যায় না, কারণ বুখারীর হাদিসই বলা আছে, ইদা ইজতাহাদাল হাকিম, ইদা ইজতাহাদাল হাকিম, কোন বিচারক যখন ইজতিহাদ করে কোন সমাধান দেওয়ার ক্ষেত্রে ইজতিহাদ করে, ফা আসাবা, এবং সে সঠিক উত্তর দিতে পারে, সিদ্ধান্ত আসতে পারে, ফালাহু আজরান, তার দুইটা আজর, কয়টা আজর। আর যদি সে সঠিক সিদ্ধান্ত আসতে না পারে তাহলে ফালাহু আজরুন, ওয়াইদা আফতা, যদি সে ভুল করে ফালাহু আজরুন, তাহলে সে একটা আজর পাবে, সওয়াব পাবে। তাহলে এই ইজতিহাদি বিষয়গুলো নিয়ে তাকফির করা এটা ঠিক না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাই উনি কোনো পীর মুরিদ ছিলেন না, আকিদার ক্ষেত্রে তাওহীদের আকিদা পোষণ করতেন। এই কারণেই তো আমাদের এই দেশের যারা পীরের মুরিদ তারা মাযহাব মানে হানাফি, তরিকা কিন্তু হানাফিকে মানে না, তরিকা মানে চিশতি, কাদেরি, নকশাবন্দি, মুজাদ্দিদি। কারণটা কি? কারণ আব্দুল কাদের জিলানি আর আবু হানিফার মধ্যে দ্বন্দ্ব ছিল। আব্দুল কাদের জিলানি গুনিয়াতুত তালিবিন নামে একটা বই লিখছেন, এই বইটার মধ্যে ওই যে 72টা গোমরা ফেরকার তালিকা দেওয়া আছে, সেই তালিকার মধ্যে একটা নিয়ে আসছে হানাফি ফিরকা, কি নিয়ে আসছে? তাহলে আব্দুল কাদের জিলানির দৃষ্টিতে আবু হানিফা এবং তার যত অনুসারী সব কি জাহান্নামী, 72 ফিরকার এক ফিরকা। তাহলে আব্দুল কাদের জিলানির তরিকা মেনে আবার হানাফি হয় কি করে, আর হানাফি হইলে সে কাদেরই হয় কি করে? এরা হানাফি, কাদেরি, চিস্তি, নকশাবন্দি, মুজাদ্দিদি, মাতুরিদি, আশআরি সব। এটাও আমি বলি না যে হেলিকপ্টারের পাখা, ঠেলাগাড়ির চাকা, ট্রাকের ইঞ্জিন এই লাগাই কি করলো একটা দেশীয় গাছগাছরায় তৈরি একটা ভেষজ ইসলাম হালুয়া তৈরি করে দেওয়া হয়েছে, তোমরা এটাকে খাও। এটা করা হচ্ছে দেশে, নইলে একটু চিন্তাও করে না মানুষ যে আমি মাজহাব মানলাম হানাফি, আবার তরিকা কাদেরি হলে কি করে? আবু হানিফাকে সব ক্ষেত্রে মানা যায় না মানুষ দ্বারা, এদের তো এরা বলে কেয়ামতের মাঠে নাকি এই ইমাম, দেন কোরআন একটা আয়াত আছে ইয়ামানাদুকুল্লু নাসিম বি ইমামিহিম, ওইখানে ইমাম মানে হচ্ছে আমলনামা। সূরা ইয়াসিনে বলা আছে না অকুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন, এই ইমাম মানে কি? সূরা ইয়াসিনের ইমাম অর্থ কি? অকুল্লা শাইইন আহসাইনাহু, আমি সব কিছুকে একেবারে হিসাব নিকাশ করে সীমাবদ্ধ করে দিয়েছি ফি ইমামিম মুবিন, স্পষ্ট বর্ণনাকারী ইমামের ভিতরে। এই ইমাম মানে কি? আমলনামা। তো কোরআনে বলা আছে ইয়ামানাদুকুল্লা উনাসিম বি ইমামিহিম, আমি সকল মানুষকে তাদের ইমাম সহ ডাকবো, মানে আমলনামা সহ ডাকবো। এরা বলে কি ইমাম মানে ইমাম, কাজী জসিম সাহেবের পীর নাই ইমামও নাই, ইমাম ছাড়া যাবে? আমি তোমাদের ইমামরা তো তোমরা ভাগ ভাগ হয়ে যাইবা, কিন্তু তোমাদের তো মুশকিলে পড়বা, তোমাদের মাযহাবের ইমাম আবু হানিফা টান দেবে এক হাত ধরে, তরিকার ইমাম আব্দুল কাদের জিলানি উনি টান দেবে আরেক দিকে আরেক হাত ধরে, এরপরে আবার পিজদা টান দেবে ল্যাস ধরে, ল্যাস তো নাই, উনি কি টান দেওয়া জানে? ওই যে আশাহারি মাতুরিদি আকিদা, আকিদা কিসের? এই দেশের মানুষ আকিদা পালন করে মাতুরিদি, আপনারা যেগুলো জানেন না বিস্তারিত, আশাহারি মাতুরিদি এরা টান দেবে না, তোমার তো অবস্থা ভর্তা হয়ে যাইবে। আর এরপরেও যদি বলো যে না তিনজন ইমাম মিলে তোমাকে একসাথে টান দিবে, তোমরা তোমাদের ইমামদের নেতৃত্ব যাইবা, আমি তোমাদেরকে জিজ্ঞেস করি ওই মাঠে আল্লাহর রসুল থাকবেন কিনা? যদি আল্লাহর রসুল থাকেন তোমরা তোমাদের ইমামের নেতৃত্বে কোথায় যাও যাও, আমি আল্লাহর রসুলের নেতৃত্বে সোজা কোথায় যাবো? আল্লাহর রসুল যেখানে সেখানে যাবো। তাহলে আমাদের ইমাম আছে না? আমাদের ইমামের নাম কি? ইমামুল মুরসালিন, ইমামুল মুত্তাকিন, নবীর ইমাম ছিল। এটা ধরবে ইমাম, নবী কি ইমাম বললো? আমাদের নবী ইমাম ছিলেন না? ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন ওয়াজআলনি লিল মুত্তাকিনা ইমামা, আমাকে মুত্তাকিনদের ইমাম বানান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোরআনে আছে ওয়াজআলনাহুম আইম্মাতান, আমি সমস্ত নবীদেরকে কি বানিয়েছি? ইমাম বানিয়েছি। আমাদের ইমামের সনদ আছে, আমাদের ইমাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। ইমামকে তোমরা যখন এক এক ইমামের নেতৃত্বে এক এক দিক যাইবা, কোথায় যাইবা আল্লাহই ভালো জানে, আমরা বসে থাকব। আমাদের ইমাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমরা ওই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ইমাম যেহেতু মানি, কাজী তার নেতৃত্বে তিনি যেখানে যান সেখানে যাও ইনশাআল্লাহ। বিষয়টা ক্লিয়ার? তো যে বিষয়টা আসলো কোথেকে, বিষয়টা কি প্রশ্ন করছিল যেন? ও হ্যাঁ, অনেক দূরে চলে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মহসুলের যে কথাটা আছে এটা তো আমাদের আরবদের পতাকা, এটা আছে, এটা না জায়েজ না, কারণ এটাকে আরবিতে আমি এটা উত্তর কয়েকবার দিই, সেটা আরবিতে হরফে আর্থ বলে, এটা কোনো সময় উল্লেখ করার সময় হজব করা যায়, সংযোগ সংযোগ সৃষ্টিকের অক্ষর কোনো সময় উল্লেখ করে কোনো সময় উজ্জ্ব থাকে, বাংলাতেও আছে। আপনি মনে করে বললেন আমি এবং জায়েদ এবং খালেদ এবং বকর গিয়েছিলাম, এরকম বলতে পারেন আমি বকর খালেদ গিয়েছিলাম, মাঝখানে কি নাই? তো এরকমভাবে দুইটা বাক্যের মধ্যে যে সংযোগ অক্ষর থাকে, আরবিতে ওয়াও থাকে, ওয়া আন্না থাকে, ওয়া আইনি থাকে, এগুলো থাকে, এগুলো উল্লেখ করে বক্তব্য সাহেব বাদ দেওয়া যায়। সেই হিসাবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা না জায়েজ না। এখন হলো বেদাতীরা সুযোগটা নিচ্ছে কোত্থেকে, কাজে মাঝখানে ও নাই, কাজে যেহি খোদা সেহি মুহাম্মাদ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুল্লাহ, আল্লাহ স্যার এরা নাই মোহাম্মদ আল্লাহ রসুল, মানে ওই মোহাম্মদ স্যার আল্লাহ রসুল, মোহাম্মদ আল্লাহ একই। এখান থেকে ওই কবিতার সূত্র, আহমদের ওই মিমের পর্দা তেলে তুলে দেরে মন, দেখবি সেদায় করছে বিরাজ আহাদ নিরঞ্জন, আহাদ এবং আহমদ, আহাদে আহমদ, আহাদ হচ্ছে আল্লাহর নাম, আহমদ রসুলের নাম, আহমদের মিমটা বাদ দিলে কি থাকে? কি সুন্দর বুঝিয়ে দিল পাবলিককে, আর পাবলিক খাইলো, এদেশের পাবলিকে আপনি যা বানান তাই খাওয়াইতে পারবেন। আপনি চেষ্টা করেন দল তৈরি করতে, তো আপনি কালকে একটা দল তৈরি করতে পারবেন, কিছু লোক পেয়ে যাবেন। যাই হোক, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একটা হাদিসও আছে, তাছাড়া এটা নাজায়েজও না, বাকি অপব্যাখ্যা করলে নাজায়েজ। জি, এবার তিন নম্বর কে, একটু তাড়াতাড়ি জানুন। পোশাকের সাথে সম্পৃক্ত আল্লাহর সাথে পড়েছেন অনেকে, আবার এটাকে আবার তাবলীগের এটা সবসময় করা সুন্নাত, সবসময় আল্লাহ পাগড়ি বলেন তার কোন দলিল নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি মক্কা বিজয়ের সময় পাগড়ি পরাছেন, মাথায় মাঝে মধ্যে পড়েছেন, কাজে মজলিসে গেলে বা আপনি কোনো ইসে যাবেন পোশাকের সাথে এটা একটা সুন্না। সেই হিসেবে আপনি জুমার দিন পড়েন বা সালাতের সময় পড়েন বা কোনো মসজিদে গেলে পড়েন, পড়তে এটা সুন্না, এটা একেবারে দায়মী সুন্না বলা বাড়াবাড়ি করা, আবার এটাকে একেবারে অবজ্ঞা করে এটাও কি ছাড়াছাড়ি করা, এটা একটা সুন্না, পোশাকের সুন্না, এটা পরে নামাজ পড়লে শত্রু গুণ সব বেশি পাওয়া যাবে, এটাও সহি দলিল নেই। জি, আরেক সালাম। জি, সালাম কুফরকে দোয়া করা যাবে, আসসালামু আলা মান ইত্তাবা হুদা, কোরআনের সূরা নামারে দেখবেন ঈসা সালাম আলাইহিস সালাম চিঠি লিখলেন বা বিলকিসের কাছে, কেমনে লিখলেন? সালামু আলা মান ইত্তাবা হুদা। আল্লাহ নবীর চিঠিগুলো দেখবেন, সেখানে লেখা আছে সালামু আলা মান ইত্তাবা হুদা, আল্লাহ নবী সালাম দিতেন না, কাজে সালাম দেওয়া যাবে। বাকি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ এরকম বলবেন না, একটু ঘুরে ফিরে বলবেন আসসালামু আলাইকুম, বা কি বলবেন আসসালামু আলা মান ইত্তাবা হুদা, আসসালামু আলাটা ধরে বলবেন, বাকিটা পরে আসতে বলবেন, তাহলে অসুবিধা নাই, এবার সালাম দেওয়া যাবে। তো ওদেরকে বলবেন এরকম, আর নইলে ওদেরকে ঘোরার লেজ বাড়ি মারবেন, ও তো সালাম দেওয়া না আমার দিবেন, এই তো অসুবিধা নাই। এখন যদি এরকম কেউ বিপদে পড়ে যান তো এটা করবেন আর কি, অসুবিধা নাই। যে তারপর আরেকজন, জি বলেন। হ্যাঁ, ভালো আচ্ছা, আমরা তো আসলে মাদ্রাসা থেকে আসলে ভালো প্রস্তাব, আর চেষ্টা করবো ইনশাআল্লাহ। জি, আসলে বিষয়টা হচ্ছে কি, হাদিসে বলা আছে, আরেকটা হাদিস আসছে যে মান নাসিয়া আন সালাতিন আও নামা, মান নামা আন সালাতিন আও নাসিয়াহা, যদি কোনো ব্যক্তি সালাতের ব্যাপারে ঘুমিয়ে গেছে, টের পায় নাই অথবা ভুলে গেছে, ফালিউসাল্লি ইযা করা, তাহলে যখন তার স্মরণ আসবে তখন সে পড়ে নেবে, অথবা ইস্তায়ে কথা যখন সে সজাগ হলো তখন পড়বে, ঠিক আছে। এখন এখানে একটা জিনিস খেয়াল করে, সেটা হচ্ছে এই, দুইটা মত আছে এখানে, একটা মত হচ্ছে এই যে না, যখন সজাগ পাইল তখনই পড়বে, হাদিসে বলা আছে ইজা দাকারা আও ইস্তায়কাজা, যখনই সজাগ হলো বা যখনই ঘুম থেকে সজাগ হলো বা যখনই মনে পড়লো তখনই পড়ে নেবে। এখানে বলা হয় না মাকরুহ টাইমতে দেরি করবে, এটা একটা মত আছে। আর বাকি আলেমরা বলছেন যে না, যেহেতু ইজাজা কারাম তাহলে তো স্মরণ হলেই পড়তে হবে, তাদের উজু করার কথা বলা হয় নাই, উজু করার কথা বলা হয় নাই। তো যেমন আপনি সজাগ হলে উজু করেন, ঠিক এরকম সময় যদি মাকরুহ থেকে একটু সরে পড়বেন। তো সবচেয়ে উত্তম হচ্ছে এটাই, একেবারে মাকরুহ টাইম যে থাকে উদয় ঠিক দুপুর, তাহলে একটু বিলম্ব করে পড়ে না, ওটা এটা উত্তম। এগুলো জায়েজ নাই, এগুলো ভুল, আবার পারেন না। আচ্ছা ইনশাল্লাহ, জাজাকাল্লাহ জাজাকাল্লাহ। জি জি, তারপরে জি, তাড়াতাড়ি একটু তাড়াতাড়ি, আসলে টাইম হয়ে গেছে। জি, এটা যদি বেতন থেকে কেটে যায় তাহলে জায়েজ আছে, ঠিক আছে। আর কেউ জামানত, জামানত হিসাবে যদি হয় যে আপনার কাছে একটা মাল রাখলাম আপনি ব্যবহার করবেন, তো এটা জায়েজ আছে, এটাকে একটা হারাম বলা যায় না, বাকি সে ব্যবহার করতে পারবে না। এখানে আছে, তারপরে যদি ব্যবহার মানে জামানতের একটা বিষয় আছে, জামানতে পারমিশন থাকে তো জামানতে ব্যবহার করা যায়, বাকি এটা যখন আপনি নেবেন তখন ফেরত নিতে হবে, অথবা এখন থেকে কেটে দিতে পারেন, এটাকে একেবারে নাজায়েজ বলা যায় না। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, জি জি জি, এটার উপরে আমার এই কিতাবুল যে আকায়েদটা আছে এখানে একটা প্রশ্ন দেওয়া আছে, বেদাতি ইমামের বিরুদ্ধে সালাত হবে কিনা, বিস্তারিত দলিল সহ লেখা আছে, ইমামের টাইমে ফতোয়া লেখা আছে, ইমামের টাইমে ফতোয়া দিয়েছেন পড়া যাবে, পড়া যাবে না তা না, ওনার ফতোয়া হলে পড়া যাবে। এটা আমার ওই কিতাবে একবার পুরো কিতাব থেকে কপি করা আছে, কিতাবুল আকায়েদটা দেখবেন, একটা সূচি দেখবেন, প্রশ্ন দেওয়া আছে বেদাতি ইমামের পিছনে সালাত আদায় করা যাবে কি না। তো সেক্ষেত্রে ভাগ করা আছে, আকিদাগত বেদাত যদি হয় এবং সে আকিদাগত বেদাতটা শিরকি পর্যায়ে তার পড়া যাবে না, আর যদি সেগুলো না হয় আমলগত বেদাত হয় তো সেক্ষেত্রে পড়া যাবে। জি, বরং সেক্ষেত্রে পড়াটাই উত্তম যদি ভালো ইমাম না পাওয়া যায়, বেদাত মুক্ত ইমাম পাইলে তো তার উপরে পড়তে হবে, মুক্ত ইমাম পাওয়া যাচ্ছে না তাহলে আপনি জামাত ত্যাগ করবেন না। এরপরে আমি আর একটা জিনিস যোগ করি, সেটা হচ্ছে এই যে দেখা যায় যে বেদাতের মধ্যে তালোহান আছে, তাহলে জামাতেও পড়লেন আবার আপনি একে একে পড়ে নেবেন, এটার দলিল কি? এটার দলিল ওই কিতাবে দেওয়া আছে, আমি ওই কিতাবের আকাজ লিখে দিই, সেটা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাইয়্যিদ উমারা, এমন কিছু আমির উমারা আসবে ইউমিতুনা সালাত, তারা সালাতকে মেরে ফেলবে, দেরি করে পড়বে। সাহাবি প্রশ্ন, তাহলে আমরা কি করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তাহলে তুমি সময় মতো পড়ে নাও, এরপরে আবার ওদের সাথে পড়ো, যদি তারা টাইমের মধ্যে পড়ে তাহলে তো হলো, না হইলে তোমার টাইম হবে তুমি। এইটার আলো কি আমরা বলি যে বর্তমানে যে ইমামদের ব্যাপারে জানা নাই যে সে একেবারে বড় শিরিক করে কিনা, সেখানে আদায় করে নেওয়া, আর যেখানে জানা আছে আমলগত বেদাত আছে কিন্তু আকিদাগত নাই সেখানে পড়ে নেওয়া, আর যেখানে সন্দেহ যে শিরিকের আকিদা আছে কিনা সেক্ষেত্রে নিজেরটা আবার পড়ে নেওয়া। জি, না আগেরটা অনুবাদ, আগেটা খুতবা না, ওটা অনুবাদ, অনুবাদ। জি, কিন্তু আমাকে যে খাওয়ার উপরে ফতোয়া দিচ্ছে দেখেন নাই, আপনি দেখবেন আমার মনে করেন কমিটি নিয়ে এসব জন্য দুই একজন না, আপনি নাম বললে চিনবেন, একটা বিশাল অংশ তারা, আপনি দুই একজন কেন বলতেছেন? না না বলবো না আমি, আপনি দেখে নেন লেখা, এই লেখা নিয়ে এসব জন্য এখানে আমার ছাত্রকে আছে, তাই দেখো সাইফুল আছে কিনা, ওরা ইন্টারনেটে ওই কপিটা চাইতেছে। হ্যাঁ, ওই ইন্টারনেটের কবিটা নিয়ে আসুন তো, ওই যে প্রশ্ন করছে কতগুলো, হ্যাঁ তারপরও তাদেরকে দলিল ভিত্তিক তারা তৈরি করতেছে, তারা বুঝতেছে না, বুঝতে তো গ্রহণ করতে আমরা বুঝছি না, তা সবাই কেমন, আমি তো হানাফি লোক, আমরা বুঝে গেছি ছেড়ে আসছি, তাহলে সবাই তো আপনার আহলেদের মধ্যে যেমন আলহামদুলিল্লাহ অনেকে কি আছে সহি, আমি তো বলে দিচ্ছি যে বেশিরভাগ, আমি তো এটা তো বলছি যে আহলেদের বেশিরভাগ লোক কি, বেশিরভাগ লোক সহি, অল্প কিছু লোক কি, এবং সেই লোকগুলোর নামও বলে দিচ্ছি আমি, এরকম হানাফিদের মধ্যেও আলহামদুলিল্লাহ অনেক লোক আছে যারা সহি দিনে আসতে শুরু করেছে। এই জন্য আমি গত জুমতে, আপনি গত জুমে আসেন নাই, গত জুমতে আমি বলেছিলাম যে আসলে কোনো কি হওয়া একেবারে সাধারণ জনগণকে তাকফির করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত। জি, না এই শর্ত দেওয়া জায়েজ নেই, টাকা যখন উঠে নিবে নিতে পারবে, এখন নিলে সেক্ষেত্রে যদি কি হয় ক্ষতিগ্রস্ত হয় ব্যবসা, হতে পারে সেই ক্ষতিপূরণটা তার থেকে কেটে রাখা যায় যদি বাস্তবিক ক্ষতিগ্রস্ত হয়, আর যদি কিছু লাভ হয় তো লাভ সহ তাকে দেওয়া উচিত, এটা হওয়া উচিত। ব্যবসা করতে গেলে যাদের সাথে করবেন তাদের সাথে এইরকম মানসিকতা যাদের আছে এদের নিয়েই করবেন, আর নইলে করা ঠিক না। জি, ওয়ালাইকুম আসসালাম। কি বাড়াবাড়ি করে লেখে, বাড়াবাড়ি করে কি বাড়াবাড়ি করে সেটা বলুক না, এটা ওই যে লেখছে সেভাবেও লেখছে, কিন্তু কি আমি বলি তো চিহ্নিত করে দেন, যেটা বলে তো অবগণ অসুবিধা কি। আমার বক্তব্য ইন্টারনেট দেওয়া আছে, বইগুলো লেখা আছে, যেটা যেটা লাগে বা সেটা কমে করে দেবে তারা। আসসালামু আলাইকুম। আচ্ছা, আগামী জীবনে আসবে ইনশাল্লাহ, আগামী জীবনে দেখতে পারবো ইনশাল্লাহ, কারণ ওই যে বাড়াবাড়ি যে বিষয়টা আছে যে আসবে আমার ধারাবাহিক দেখতে চলে আসবে ইনশাল্লাহ আগামী জীবনে, যে অপ্রয়োজনীয় বিষয় নিয়ে বাড়াবাড়ি করা, তো তার মধ্যে এই বিষয়গুলো আসবে, দলিল ভিত্তিক আলোচনা হবে ইনশাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন সবাই মেরে মরে যাচ্ছে, না মরলে কবর দিলে কি জন্য, আল্লাহ নবী যদি নাই মরতেন কবর দিলে কি জন্য। জিহাদের উপর আলোচনা আমার বই আছে, এটা পড়েন কাজে লাগবে, আর আলোচনা বহুত আছে আমার, জিহাদের উপর বহুত আলোচনা আছে, তো ওগুলো শোনেন ইনশাল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম। জেহাদের জন্য ইমাম জরুরি, জেহাদ যেহেতু চালু আছে ইমামও আছে, ইমাম কে এইটা যদি বলেন, ও ওই যে পুলিশ বসা আছে রিপোর্ট করার জন্য পিছনে, কাজে করি তো রিপোর্ট করে দেবে যে হ্যাঁ দশ বছর উমর ইমাম এটাই চাচ্ছে, ওই যে ইন্টারনেটের যে ব্যক্তি প্রশ্ন করে সে ওইটাই প্রশ্ন, এই প্রশ্নই বারবার করে, আমাদের ইমাম কে মানে কুফাররা এটা প্রশ্ন করে, ওনারা কুফারদের সহকারে কি করতে চায়। আমি এটা বলি যে কাফেররা চিনে মুসলমানদের ইমাম কে, যে কাফেররা ভালো করে চিনে, যখনই একজন ইমাম শহীদ হয়ে যায় পরবর্তী ইমাম কে, কুফাররা পাগল হয়ে যায় খোদার জন্য, দেখেন নাই তো, এখন ইমাম আছে পাইলে পান না পাইলে বস, যে যেখানে আসলে আমাদের কাজ করতে থাকেন, করণীয় কি এইটাও লেখা আছে, মুজাহিদিন লিখে দিয়েছেন, যারা মুসলিম যারা কাজ করে তারা লিখে দিয়েছেন, আপনি কি করবেন? আমার ওই দিনকে আমি শরীফত বইটা পড়েন, লাস্টে দেখবেন যে আপনি কি করবেন, চৌচল্লিশটা কাজ দেওয়া, কয়টা কাজ, একটা দুইটা না, চৌচল্লিশটা কাজ দেওয়া হয়েছে, যেটা আপনি পারেন। এই যে দেখেন লাস্টে গিয়ে লেখছে এখানে আরেকটি ব্যাপার, আকিদাগত ব্যাপারে ত্রুটি নেই, যারা মনে করেছেন তাদের বলি তার আকিদা খাওয়ারেজদের আকিদা, আর আমলগত ত্রুটি তো রয়েছে, তাই জসীমউদ্দিন ও তার গংদের প্রতি আহ্বান, এই জঙ্গিবাদী কাজকর্ম থেকে দূরে থাকুন। খেয়াল করছেন? এখন এটা লেখা কাদের, পুরোটা পড়লে বুঝবেন কাদের লেখা, এবং এই গত জুমায় ছিল যে লোক লেখছে সে গত জুমায় ছিল বোঝা যায়, কারণ অথবা তার কাছে এটা ঠিক আছে, কারণ গত জুমার লেকচারকে ভিত্তি করে সে এত বড় একটা লিখে দিয়েছে, 11 পয়েন্ট লাগছে, দেখছে 2 নম্বর পয়েন্ট গায়েব। লেখছি আমি, আচ্ছা আমার আর কেউ প্রশ্ন করা আছে নাকি? সময় নেই, একেবারে আসলে আমি লিখে দিতে চাই। হাদিসটা সহি, বাকি তাবলিগদারা এইটা কিনা বা এর চেয়েও কোনো আছে না, হতে পারে তাবলিগদার তার মধ্যে পড়তে পারে নাও পড়তে পারে, এটা আপনি যাচাই করুন, হাদিসটা সহি আপনি হাদিস দিয়ে যাচাই করবেন, ঠিক আছে? আল্লাহর নবী যেটা, আল্লাহর নবী যেটাকে খাস করেন নাই, চিহ্নিত করে দেন এই আমারটা এইটা, আমি সেখানে খাস করতে পারি না। বাকি তাবলিগলাদের ব্যাপারে আমার অনেক লেকচার আছে, সেখানে বলা আছে তাবলিগলাদের যে দাওয়াত, এই দাওয়াত ইসলামের দাওয়াত না, কাজেই আপনি ওরা মিলেই দেখেন, আমি চিহ্নিত করবো না যে হাদিস অনুযায়ী এইটাই সেইটা। এখানে নাকি নতুন আসছেন? সিদ্ধান্ত নিতে পারবেন। আর দ্বিতীয় যেটা বলছেন যে তাশাহুদ পড়তে হবে, ইমামের সাথে যখন আপনি পড়বেন তাশাহুদ পড়বেন, জি। একটা প্রশ্ন হলো, একটা দুইটা, একটা প্রশ্ন উত্তর হয়েছে, তারপরে কাজ করবেন ইনশাল্লাহ। জি, আর কেউ আছে নাকি? জি, হ্যাঁ, আমি চেষ্টা করবো তাকে ওখানে আউট করতে, আমি প্রমাণ করতে পারতেন, আমি বলছিলাম সৌদি আরবের বড় প্রশাসনকে আমি যোগাযোগ করছি যে এই লোকটা এখানে সেই আকাম গুলো করে, একা তার খানকা আছে মক্কাতে, সারে মনসুরে তার খানকা আছে, মুরিদ বানাইছে, এই ঢাকায় বহুত তার খলিফা আছে, আমি একজনকে বললাম প্রশাসনের বড় একজনকে, তুমি ভুল বলতেছ, তোমার কাছে কোন প্রমাণ আছে? আমি কি প্রমাণ নিয়ে গেছি তার কাছে? জাকারিয়া সাহেব এই ব্যাখ্যাই দেয়, উনি গরিবের অর্থ বোঝেন নাই। ইমাম তিরমিজির গরিব আর হাদিসের পরিভাষা গরিব ভিন্ন আছে। এখন ওনাদেরকে এই হাদিস পড়াইতে গেলে তোমার পড়াইতে হইবে। এটা এখন দুনিয়ার নিয়ম, এটা যে যে লাইনে আছে সে নিজের লাইনটাকে ঠিক করার জন্য যা পক্ষে পাওয়া যায় ঘুরে ইয়া তোমার নিয়ে আসবে সে। তো জাকের এসব এটা করবেই, জাকের এসব বললাম না, উনি ফাজাইল আমল এক থেকে ফাজাইল যা পান নাই, বরং একটা হাদিস পাইছেন যে দুইজন লোক একসাথে ইসলাম গ্রহণ করেছে, একজন যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে আর একজন এক বছর পরে মারা গেছে। সাহাবীরা বললেন যে আল্লাহ যেন তাকে তার বন্ধু সঙ্গে মিলিয়ে দেয়। আল্লাহ নবী বললেন যে তোমরা কি বলছো, তাহলে তার এক বছরের এই নামাজ রোজা কই দিবে? সুবহানাল্লাহ, শহীদ হইয়াও এই সাহাবীর সমান পাইল না। এই হাদিসটা ফাজাইল আমলে ঠিকই আছে এবং বারবার পড়ে, হাদিসটা সহি, আমি হাদিসটা শুরু করছি না, হাদিসটা সহি। কিন্তু উনি কি জানেন না যে শহীদদের মর্যাদা সম্পর্কে অনেক হাদিস আছে? এই হাদিসটা কি দুইজনই ছিল মুজাহিদ, দুইজনই কি ছিল সেইটা ব্যাখ্যা লেখছে? হয়তো সব জায়গায় ফায়দা লাগে, ফায়দা এই হাদিস থেকে বোঝা গেল দুইটি ফায়দা হইল। আপনি করে খুব কায়দা করে পড়ে এইখানে ফায়দা লাগতে পারলেন না যে দুইজনই ছিল মুজাহিদ, একজন আগে শহীদ হয়ে গেছেন আরো এক বছর পরে মারা গেছেন, কাজে দুইজনের মর্যাদা তো এমনি সমান ছিল। এখন একজন শহীদ হয়ে গেছে আর একজন শাহাদাত তামান্না ছিল, আর হাদিসে বলা আছে যে সিদাকাম মিন কলবিহি, সত্যিকার অর্থে মনের থেকে যে ব্যক্তি শাহাদাতের তামান্না রাখে সে বিছনা বসে মারা গেল শহীদের মর্যাদা বসে যায়। দুইজনই শহীদের মর্যাদা পাওয়া, একজন এক বছর পরে একজন এক বছর আগে, তো সেই হিসেবে তার সব বেশি হয়ে গেছে। এটা ফায়দা রাখতে পারলেন না, ওনার এইটা মনে আসে নাই, বরং এইটা লেখলেন কি জন্য? আচ্ছা লেখেন না, ভালো কথা, শহীদদেরকে নিয়ে কোনো ফাজাইল লেখেন নাই, এটাও লেখতো না। আর এইটা কেন লেখতে গেল অন্যগুলো বাদ দিয়ে? মানে এই হাদিসটা দ্বারা জেহাদ থেকে সরাবার কি আছে? একটা কৌশলে, একটা খুব কৌশলে, একটা সূক্ষ্ম এখানে ইঙ্গিত আছে। এই জন্য এখন এটা আপনারাই ভালো করে বিচার করেন, ফাজাইল আমল করে দেখবেন যে শাহাদাতের তামান্না, শাহাদাতের মর্যাদার যত হাদিসগুলো আছে দুই একটা কাহিনী আনলেও নিয়ে গেছে কোথায়। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সহিহ দিন বুঝার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।